ঘাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পা শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যাশাখের রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যা হবে খেয়া পাড়ি দিতে হবে তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে